کے اندر سستی کرتے ہیں، نماز کے اندر غفلت کرتے ہیں، نماز کے اندر لاپرواہی کرتے ہیں. اس لیے دعوت دیں تاکہ ہمارا ایمان مضبوط ہو، اور ایمان مضبوط ہوگا تو پھر اعمال بھی ہمارے جاندار بنیں گے، اور جب اعمال ہمارے جاندار بنیں گے تو پھر دعائیں ہماری قبول ہوں گی، اور دعائیں قبول ہوں گی تو مسئلے حل ہوں گے. آج ہر آدمی مسائل کے اندر گھرا ہوا ہے، ہر ایک چاہتا ہے حالات کا سدھار، ہر ایک چاہتا ہے حالات کا اچھا ہونا، لیکن حالات بجائے سدھرنے کے اور مسائل بجائے حل ہونے کے دن بدن الجھتے چلے جا رہے ہیں، حالات دن بدن خراب ہوتے چلے جا رہے ہیں. اس کی وجہ یہ ہے کہ ہم نے وہ کام چھوڑ دیا، ہم نے وہ ذمہ داری چھوڑ دی جو ذمہ داری اللہ جل شانہ نے اپنے بندوں کے اوپر ڈالی تھی، جو کام خدا پاک نے اپنے بندوں کو دیا تھا نبی پاک علیہ الصلوۃ والسلام کے واسطے سے، جو کام اس امت کو دیا تھا امت نے اس کام کو چھوڑ دیا. امت دنیا کے دھندوں میں، دنیا کے کاموں میں لگ گئی، آخرت سے اور آخرت والے اعمال سے اور دین سے اور دین والے اعمال سے امت غفلت برتنے لگی، امت کے اندر لاپرواہی برتنے لگی. اسی وجہ سے یہ حالات چاروں طرف بارش کے خطروں کی طرح، یہ مصائب چاروں طرف بارش کی طرح آ رہے ہیں. ان سب کا حل یہی ہے، ان سب کا صحیح ہونے کا راستہ یہی ہے کہ ہم اپنے اعمال درست کریں. ہمارے اوپر جو ذمہ داری ڈالی گئی ہے ہم اس ذمہ داری کو پورا کرنے والے بنے تو پھر خدا پاک ہماری دنیا بھی بناوے گا، ہماری آخرت بھی بناوے گا. اصل بننا آخرت کا بننا ہے، دنیا کا بننا یہ بگڑنا یہ اصل نہیں ہے، کیونکہ دنیا یہ تو جو ہے گزر دار الممر ہے، گزرگاہ ہے، گزر رہی ہے. آدمی ماں کے پیٹ سے آیا ہے قبر کے پیٹ کی طرف، ہر روز دوڑا چلا جا رہا ہے. ہر انسان موت کے قریب ہے، ہر سانس قبر موت کے قریب ہے، ہر قدم قبر کی طرف اٹھ رہا ہے. جب وقت آ جاتا ہے تو نہ ایک منٹ آگے اور نہ ایک منٹ پیچھے. جب جانا ہے تو وہاں کے لیے تیاری بھی کرنی ہے، یہی تیاری کرنے کا زمانہ ہے جو خدا پاک نے ہمیں مرحمت فرما رکھا ہے، اور تیاری کرنے کا زمانہ موت تک کا زمانہ ہے. موت آئے گی تو یہ سنہرا موقع ہاتھ سے نکل جائے گا. اللہ نے فضل فرمایا، اللہ نے کرم فرمایا، ہمیں ایک آسان سا راستہ مرحمت فرمایا ہے، اور موت تک اس پر چلنے کا ہمیں موقع دیا ہے. اب جو کر لے گا وہ پالے گا، جو نہیں کرے گا کسی کا کچھ نہیں، اپنا ہی نقصان، اپنے ہی لیے کانٹے بو رہا ہے، اپنے ہی پاؤں پر کلہاڑی مارے گا. میں محترم دوست بزرگ بابا جاتے پنجند جا کے سب بلا ہوئی لو یہ سمست کسو یہ جنوی یہ یہ محنت دے دارا ہمرا سکلے ہدایت لاب کری، سارا دنیا منوش ہدایت لاب کرے. ہدایت ایک نور اللہ پاکے طرف سے کہ اللہ تعالی منوش دلر مدد ڈھالیں. تو میرے محترم دوست یہ محنت دے دارا وہی نور دلر مدد آج پہ یہ جنو بلے جے جکن یہ محنت کرو تو اللہ تعالی دنیا منوش کو ہدایت دیبین، এবং এই মেহনতের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকেও হেদায়েত দিবেন. এই জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে মেরে মহতরম দোস্তগুলোকে মেহনত করা, এবং মেহনতের তরিকা এটাই, এক মেহনত হলো দিনের বেলায় মেহনত, আর এক মেহনত হলো রাত্রিকালীন মেহনত. দিনের বেলায় এক মেহনত, রাত্রে এক মেহনত. দিনের মেহনত হলো যেটাকে দাওয়াত বালা মেহনত বলে, দিনের বেলা দাওয়াতের মেহনত করব, ইমানের দাওয়াত দিব যাতে ইমান আমাদের মধ্যে শক্তিশালী হয়ে যায়. আজ ইমান মেহনত না থাকার কারণে আমাদের ইমান এত কমজোর হয়ে গেছে যে এই ইমান তো কোনো ঝড় ঝাপটা যদি সাধারণভাবেও আসে তো ইমান রক্ষা করা মুশকিল হয়ে যায়. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন ইমানের জন্য এক মেহনত হবে তো ইমান দিলের ভিতরে শক্তিশালী হবে, এবং ইমান দিলের ভিতরে মজবুত হয়ে যাবে. যত বড় তুফানি হোক, যত বড় ঝড় ঝাপটাই হোক না কেন, বলে এই ইমান অটল থেকে যাবে. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এক হলো যে ইমানকে ইমানকে বানানো, আরেক হলো নামাজকে বানানো, যে নামাজ আমাদের ঠিক হয়ে যায়, মেরে মহতরম দোস্ত আমল আমাদের দুরুস্ত হয়ে যায়। আজ মুসলমানের অবস্থা আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের অবস্থাকে দেখি তো নামাজের ব্যাপারে কত বেপরোয়া আজ আমরা, নামাজের ব্যাপারে কত বেপরোয়া হই। ফলে এই সব কিছু কেন? ফলে এই সব কিছু হল ইমানের কমজোরির কারণে, ইমানের দুর্বলতার কারণে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন ইমান দুর্বল হয়ে গেছে তো আমল দুর্বল হয়েছে, আমল যখন দুর্বল হয়েছে তো মেরে মহতরম দোস্ত দোয়াও কবুল হইতেছে না, আর দোয়াও উপরে উঠতেছে না। দুনিয়ার যত সমস্যা, দুনিয়ার যত মাসায়েল, দুনিয়ার যত বিপরীত পরিস্থিতি আমরা দেখতেছি, দিন দিন সমস্যা বাড়তেছে, দিন দিন মুসিবত পেরেশানি বাড়তেছে, দিন দিন পরিস্থিতি বিপরীতমুখী চলতেছে, খারাপ থেকে খারাপ পরিস্থিতি সৃষ্টি হইতেছে, সারা দুনিয়ার মানুষ পেরেশান। এবং এই পরিস্থিতি থেকে কোন রকম মুক্তির পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, যতই চেষ্টা করতেছি আমরা এই পরিস্থিতি থেকে আর এই খারাপ অবস্থা থেকে, মুসিবত থেকে, পরেশানি থেকে আমরা বাঁচতে পারতেছি না। বৃষ্টির ফোটার মতো বলে যে মুসিবত নাজেল হইতেছে, পরেশানি দুনিয়াতে আসতেছে বৃষ্টির ফোটার মতো, ব্যক্তিগত ভাবে, সামাজিক ভাবে, সর্বদিক থেকে। এই জন্য মেরে মহতরম দোস্ত, এই সব কেন? এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার, এই সমস্ত মুসিবত পরেশানি থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? মেরে মহতরম দোস্ত, এটা থেকে মুক্তির রাস্তা এটাই ছিল যে ভাই আমরা আমাদের ইমান বানাইতাম, আমরা আমাদের আমাল বানাইতাম। মেরে মহতরম দোস্ত বুঝব, দুনিয়ার এই জিন্দগি খুবই ক্ষণস্থায়ী এবং খুবই অল্প সময়ের জন্য, আখেরাতের জিন্দগি চিরস্থায়ী জিন্দগি হবে। দুনিয়ার কোন মুসিবত এত বড় মুসিবত নয়, আখেরাতের মুসিবত যত বড় মুসিবত হবে। আজ মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উম্মত আখেরাতকে ভুলে বসে আছে, দুনিয়াটাকে বড় মনে করে দুনিয়ার পিছনে মেহনত করতেছি, দুনিয়ার পিছনে নিজেদের জিন্দগি ক্ষয় করে দিতেছি। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আখেরাতওয়ালা আমান যেগুলা, ইমানকে শক্তিশালী করা দরকার ছিল, আমলকে শক্তিশালী করতাম, তো এটা আমার আখেরাত বানাইত, আখেরাতকে সুন্দর থেকে সুন্দর বানাইতাম, আখেরাত আমার আরামদায়ক হইত, আখেরাতের কষ্ট থেকে আমি বেঁচে যেতাম যদি আমি ইমান আর আমাল বানাইতাম। মেরে মহতরম দোস্ত, যে তার আখেরাতকে ঠিক করে নিছে, দুনিয়াকে আল্লাহ তাআলা যেটা ক্ষণস্থায়ী জিন্দগি, এইখানের পেরেশানিকেও আল্লাহ তাআলা তার দূর করে দেন, যে আমল দিয়ে আখেরাতের বিশাল বিশাল পেরেশানি থেকে মুক্তি লাভ হবে, সেই সেই আমল দিয়া দুনিয়ার এই ক্ষণস্থায়ী মামুলি পেরেশানি থেকে মুক্তি হবে না? নিশ্চয়ই হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজ মুসিবত পেরেশানির মধ্যে সারা দুনিয়া ঘেরাও করা, সারা দুনিয়া ঘেরাও হয়ে আছে, প্রত্যেক মানুষ ঘেরাও হয়ে আছে, পরিস্থিতির শিকার হয়ে আছে। ওই সমস্ত পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, যতই চেষ্টা হয় ততই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বলে এটা রাস্তা তো আসলে এটাই ছিল যে আমরা ইমান বানাইতাম, আমরা আমল বানাইতাম, তো আমাদের দোয়া আসমানে উঠত আর আমাদের দোয়া কবুল হইত। আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা আমাদের মশলাকে, আমাদের সমস্যাকে সমাধান করতেন, আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা পরিস্থিতিকে ঠিক করে দিতেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে দাওয়াতওয়ালা মেহনত, এই জন্য মানে দিনের বেলায় এই দাওয়াতওয়ালা মেহনত আর রাত্রে বেলার দোয়া। আদমি জেসি মেহনত করতা হ্যাঁসে হি উসকে নতায়েজ সামনে আতে হ্যাঁ ভেসে হি উসকে আসরাত জাহির হতে হ্যাঁ দুনিয়া পর মেহনত করতা হ্যাঁ তো দুনিয়া হাসিল হোগি, দুনিয়া উসকো মিলেগি, আর দিন পর মেহনত করেগা তো দিন উসকো হাসিল হোগা। লেকিন মেরে ভাই, আগর হমনে মেহনত করকে দুনিয়া কমা লি, চন্দ কৌড়িয়া হমারে পাস আ গই, তো কে দিন কি মৌত আবেগি, তো সারি দুনিয়া ইহি ধরি রহ যাবেগি, না কোই চিজ সাথ যাবেগি, না কোই চিজ কাম আবেগি। লেকিন আগর হমনে আখরত কি মেহনত কি, আখরত ওয়ালে আমাল কিয়ে, আপনে ঈমান কো মজবুত কিয়া, আপনে আমাল কো জানদার কিয়া, হর ফর্দ উম্মত কো ইস পর লানে কি মেহনত কি, তো খুদা পাক হমারি দুনিয়া ভি বনা লেগা, হমারি আখরত ভি বনা লেগা। আসল বননা আখরত কা বননা হ্যায়, দুনিয়া কা বননা ইয়ে মিলনা ইয়ে আসল নহীঁ হ্যায়, দুনিয়া তো ইয়হীঁ রহ যাবেগি, لیکن آخرت کے اندر جو جائے گا وہ کبھی واپس نہ آیا ہے, نہ آخرت کے اندر سے واپس نہ آئے گا, اور وہاں جانا یقینی ہے. ہم کیا ہے, موت کو بھولے ہوئے ہو لیکن موت ہمیں نہیں بھولی ہوئی ہے. ہر انسان لین میں کھڑا ہوا ہے, جس کا جب وقت آ جاتا ہے تو نہ ایک منٹ آگے اور نہ ایک منٹ پیچھے. جب جانا ہے تو وہاں کے لیے تیاری بھی کرنی ہے, یہی تیاری کرنے کا موقع ہے. اللہ نے ہمیں بہت آسان سا راستہ دیا ہے, اللہ بھائی ہم سب کو قبول فرماوے. یہ تو ایک دن کی محنت ہے, ایک قسم کا ڈھانچہ ہے. اس کے اندر جو جان پڑے گی, اس کے اندر جو روح آئے گی, وہ رات کے رونے سے اور رات کے مانگنے سے آئے گی. اس لیے راتوں کو اٹھنے کا اہتمام ہو, اللہ کے سامنے رویا جا رہا ہو, اللہ سے مانگا جا رہا ہو. اللہ کو اپنے بندے کا رونا اور مانگنا بہت پسند ہے. جب بندہ اس کے سامنے ہاتھ اٹھاتا ہے, بندہ اس کے سامنے روتا ہے, تو اللہ جل شانہ اپنے بندے کے ہاتھوں کو خالی بیٹھے ہوئے شرماتے ہیں اور اس کے رونے کی بڑی قدر فرماتے ہیں. نہ معلوم کس کا رونا اللہ کو پسند آ جاوے. اس لیے راتوں کو اٹھنے کا اہتمام ہو, راتوں کو اللہ سے ہدایت مانگی جا رہی ہو, اپنے لیے, پوری امت کے لیے اور پوری انسانیت کے لیے, اور یہ کہ اللہ ہر فرد امت کو اس کام کے لیے قبول فرما دے. تو میرے محترم دوست بزرگ بولن جی بھائی, اللہ تعالیٰ محنت شکتی دیچن منش کے, আমাদেরকে کے سبھی کے محنت کرا شکتی دیچن. تو یہ محنت ہمارا خرچ کرتے سی, محنت کرتے سی, کیوں دنیا لائنے خرچ کرتے سے, کیوں آخرت لائنے خرچ کرتے سے. دنیا لائنے یہ محنت کے جتنی سے خرچ کروک نہ کن, এবং সেই মেহনতকে খাটাইয়া দুনিয়া যতই বানায় নেক না কেন, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আখেরাতে তো তাকে যেতেই হবে, এটা থেকে কোনো না যে কোনো উপায় নাই. যখন সে আখেরাতে যাবে, দুনিয়া থেকে একটা কানা করি তার সঙ্গে যাবে না. যা সে মেহনত করে সারা দুনিয়া জমা করছিল, সারা দুনিয়া বানাইছিল, তার মধ্যে থেকে একটা ফুটা পয়সাও তার সঙ্গে তার কবরে যাইতেছে না. এই জন্য মেরে মহতরম দোস্ত, বুদ্ধিমানের কাজ হল এই দুনিয়ার জিন্দগিতে সে আখেরাতে তার চিরস্থায়ী জিন্দগি বানাইবার জন্য মেহনত করে. সেখানে যে জিনিস তার কাজে আসবে, ওই জিনিসকে বানাইবার জন্য সে মেহনত করে. আখেরাতে ইমান কাজে আসবে, আখেরাতে আমল কাজে আসবে, কাজে সে ইমান আমল বানাইবার জন্য মেহনত করতেছে. আখেরাত চিরস্থায়ী জিন্দগি হবে, হামেশা থাকার জন্য জিন্দগি হবে. সেখান থেকে আর দ্বিতীয়বার দুনিয়াতে কেউ ফিরে আসবে না. প্রত্যেকে লাইনে দাঁড়া আছে, যার যখন নম্বর আসতেছে তার সে তার মৃত্যুর মুখে পতিত হইতেছে. প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়ানো আছে, আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়ানো আছি. যার যার সময়ে তার মৃত্যু আসতেছে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পিছনে হবে না. এই জন্য মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার জিন্দগি দিনভরের মেহনত হইল এই যে দিনভর মেহনত করে নিজের আমলকে বানানো, নিজের ইমানকে বানানো, যে ইমান আমলের বদৌলতে আমার আখেরাত বনবে, আখেরাত সুন্দর হবে. যখন কেউ তার আখেরাতকে বানায়, দুনিয়াও আল্লাহ তাআলা তার বানায় দেন, দুনিয়াও তার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন. এই জন্য একটু হলো দিনের বেলার এই মেহনত, আরেক হলো ভাই রাত্রের মেহনত. রাত্রের মেহনত হল আল্লাহ তাআলার সামনে কান্নাকাটি করা এবং আল্লাহ তাআলার সামনে দোয়া করা. রাত্রে তাহাজ্জুদের মধ্যে উঠি এবং তাহাজ্জুদে উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি. আল্লাহ তাআলা তার বান্দা তার সামনে কাঁদে, এটাকে আল্লাহ বড় পছন্দ করেন. আল্লাহ তাআলার কাছে বান্দা হাত মেলে চায়, আল্লাহ তার হাতকে খালি ফেরত দিতে লজ্জাবোধ করে. সেই জন্য মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, রাত্রের মেহনত হলো এই যে রাত্রে উঠি, রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি. সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত চাই, নিজের জন্য হেদায়েত চাই, আখেরাত চাই. আল্লাহ তাআলার কাছে নিজের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি. এটা তো আমাদের রাতের মেহনত. মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, দিনের মেহনতও করি, রাতের মেহনতও করি. আর আপনি জিন্দগি কো সুন্নত কে মুতাবিক গুজারনে কি কোশিশ করে. সুন্নত কে অন্দর নূরানিয়ত হ্যায়, সুন্নতো কে অন্দর রুহানিয়ত হ্যায়, سنتوں کے اندر خدا پاک کا قرب حاصل ہوتا ہے, نبی کی معیت حاصل ہوتی ہے. جتنا ہماری زندگی سنتوں میں رنگی ہوئی ہوگی, جتنا ہماری زندگی نبی کے طریقے پر ہوگی, اتنا ہی خدا پاک کے محبوب بنیں گے, نبی کے دلارے بنیں گے. سنتوں کو چھوڑ کر زندگی گزاریں گے تو خدا پاک کے یہاں اس کی کوئی حیثیت نہیں, اس کی کوئی قیمت نہیں. اس لیے کوشش کریں اس بات کی کہ ایک سنت ہماری زندگیوں میں آ جائے. نبی پاک علیہ الصلوۃ والسلام کی ذات عالی ہمارے لیے نمونہ ہے. ہمارا کھانا پینا, ہماری بول و بات, ہمارا رہن سہن, ہمارے ہر عمل نبی کے طریقے پر ہو جائے تو خدا پاک کے یہاں اس کی قیمت ہے, اس کی حقیقت ہے, اس پر ملے گا. اور اگر نبی کے طریقے کو چھوڑ کر اگر ہم نے کوئی عمل کیا تو خدا کے یہاں اس کی کوئی قیمت نہیں اور کوئی اس کی حقیقت نہیں. میرے محترم دوستوں مانن جائیں, آئسا جنس ہم خوب خیال کری سیٹا ہل جو ہمارے جیون پرتکٹا کاج ہمارے نبیر سنت مت ہے. কারণ এই সুন্নত মতো জিন্দগি যখন হবে, সুন্নত মতো যে কাজ হবে, এই কাজের খোদার কাছে অনেক দাম. এবং এটা যারা হেদায়ত দিবেন আল্লাহ তাআলা, ওই সুন্নতওয়ালা আমলের মধ্যে, সুন্নতের মধ্যে নুরানিয়াত রাখছেন আল্লাহ তাআলা. এবং আল্লাহ তাআলা সঙ্গে হয়ে যান যখন কেউ সুন্নত মোতাবেক জিন্দগি যাপন করে এবং সুন্নতের উপরে যখন কোনো আমল করে তো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যায়. এই জন্য মেরে মহতরম দোস্ত, জিন্দগির সমস্ত কাজ খাওয়া দাওয়া বলে যে ঘরে জীবনযাপন, ঘরানা জীবনযাপন, কারোবারি জীবনযাপন, সমস্ত জায়গায় সমস্ত কাজ, লিবাস পোশাক সব জিনিসের মধ্যে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি এবং সুন্নতের ইত্তেবা করি. কারণ এই সুন্নত মানে জিন্দগি আল্লাহ তাআলার কাছে দাম আছে. সুন্নত ছাড়া কোন জিনিসের দাম নাই আল্লাহ তাআলার কাছে. যখন সুন্নত মানে আমল হবে, সুন্নত মানে জিন্দগি হবে, তো তার দাম আল্লাহ তাআলার কাছে হবে. যখন সুন্নত ছাড়া কারো জিন্দগি হবে, ওইটার কোন দাম খোদা পাকের কাছে নাই. মুর্দে কো জব কবর মে রাখা জায়েগা তো উস নবী পাক আলাইহিসসালাত ওয়া সালাম কি সূরত উসকো দিখাই জায়েগি, উসসে পুছা জায়েগা মা তাকুলু ফি হাযা রাজুল, ইস আদমি কে বারে মে ক্যা কহতে হো. আব আগর হামারি জিন্দগি নবী কে রং মে রঙ্গি হুই হোগি, আগর হামারি জিন্দগি সুন্নত কে মুতাবিক হোগি تو ہم بے تکلف کہہ دیں گے ھذا نبینا محمد صلی اللہ علیہ وسلم. اور اگر ہماری زندگی نبی کے طریقے سے ہٹی ہوئی ہوگی, اگر ہماری زندگی سنتوں سے ہٹی ہوئی ہوگی, تو پھر وہاں کہے گا ہا ہا لا ادری, ہائے افسوس مجھے نہیں معلوم یہ کون ہے. یہ وقت ہم سب پر آ رہا ہے اسی کی تیاری کرنے کے لیے. اللہ نے ہمیں یہ موقع دیا ہے اور یہ نعمت عظمیٰ دی. اب اگر کریں گے تو اپنا فائدہ, نہیں کریں گے تو اپنا ہی نقصان ہوگا. تو میرے محترم دوست بزرگو بولیں جی, جب مردہ کے قبرے رکھا ہے تو ایکھنے سرو پرتھم تاکہ جیتا جگہ کرا ہوئے رسول اللہ صلی اللہ علیہ وسلم سورت دیکھا جگہ کرا ہوئے جی ای بیکتیر بپرے تمہیں تمہار کی یقین, تمہار کی دھارنا, تمہار کی ایمان. তো সে ওইখানে একথা যে দুনিয়ার জিন্দগিতে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত মোতাবেক জীবন যাপন করছে, তো সে সেখানে জবাব দিয়ে দিবে যিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. তো মেরে মহতরম দোস্ত, এই জবাব যখন সে সঠিক জবাব দিবে তো তার জন্য আরাম আয়েশের ইন্তজাম হবে. আর যে দুনিয়ার জিন্দগি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ জিন্দগি যাপন করছে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নতের কোন পরোয়া করে নাই, তো তাকে যখন কবরে ওই কথা জিজ্ঞাসা করা হবে তো তখন সে বলবে হ্যাঁ আফসোস আমি তো জানি না ইনি কে. তো মেরে মহতরম দোস্ত, কবরের জিন্দগি কত কঠিন জিন্দগি হবে. এই জন্য মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা সহজ এক আমল আমাদেরকে এই দাওয়াতওয়ালা আমল দিচ্ছেন. বলে এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা উদ্দেশ্য হলো যে আমাদের জিন্দগিতে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত জিন্দা হয়ে যায়. বলে যে করবে সে লাভবান হবে, আর যে করবে না সে নিজেরই ক্ষতি করবে. উসকে লিয়ে দোয়াই ভি হ্যায়, উসকে লিয়ে ইয়ে মেহনত ভি হ্যায়, দোয়াও কি কসরত কি যায়, কে আল্লাহ তো হামে نبی والے کام کے لیے قبول فرما لے, اور اے اللہ تو ہمیں اخلاص نصیب فرما دے اور ہمیں اپنی رضا نصیب فرما دے. ہر آدمی کو اس کام کے ذریعے اپنے آپ کو اللہ کے یہاں قبول کرانا ہے. اللہ بھائی مجھے بھی قبول فرما دے, تمہیں بھی قبول فرما دے. اب دعا کا وقت آ گیا ہے, خوب اللہ سے مانگیں, یقین کے ساتھ مانگیں اور حاضرین کے ساری کے ساتھ مانگیں. یہ اتنا بڑا مجمع, نہ معلوم کتنے اس میں اللہ کے بندے ایسے ہیں جن کی خدا پاک کے یہاں قیمت ہے, نہ معلوم کس کے مانگنے پر اللہ دروازہ کھول دے اور کس کی برکت سے دعا قبول ہو جائے. اس لیے سارے حضرات اب اللہ کی طرف متوجہ ہوں, اللہ سے مانگے ضرور شریف پڑھ لیں. تو بولتےن جی بھائی دیکھیں ایک شیش کتا جو انہیں بولتےن سیٹا ہل ایت بڑ ایک محنت اللہ تعالی ہم دیسن اتس کت آسان دیسن کنٹ مانس تتکن پہ کرتے پہ جتنا اللہ تعالی تک یہ قبول نہ کربین. এই জন্য দোয়ার দ্বারা আমরা নিজেদেরকে এই কাজের জন্য কবুল করাই যে আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য কবুল করুক এবং আমাকে আল্লাহ তাআলা এই কাজের তৌফিক দেয়. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ দোয়ারও খুব এহতেমাম করা চাই, খুব কান্নাকাটি করা চাই আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জিনিস চাওয়া চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের জন্য কবুল করেন, আমাদেরকে ইখলাস দান করেন. আর ভাই পুরা মজমা এখন দোয়া শুরু হবে, সবাই মেহরবানি করে আদবের সঙ্গে বসে যাই এবং দুরুদ শরীফ পড়ি এবং আল্লাহর দিকে মতবাজ্য থাকি আর খুব